ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد روم এবং ইরানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবকালে দুনিয়ার দুটি সাম্রাজ্য ছিল সবচেয়ে বড়। ওই দুটি সাম্রাজ্যই প্রায় গোটা দুনিয়ায় প্রভাব বিস্তার করেছিল। একটি হচ্ছে রোম সাম্রাজ্য, আরেকটি হচ্ছে ইরানি মানে পারস্য সাম্রাজ্য। তখনকার দুনিয়ায় কেবল দুটি সভ্যতাই বর্তমান ছিল। অর্ধেক দুনিয়া রোমান সভ্যতা বিস্তার লাভ করেছিল এবং অর্ধেক দুনিয়ায় ইরানি মানে পারস্য সভ্যতা। আরব দেশ ছিল তখন ঘোর অন্ধকারে নিমজ্জিত। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হলেন ইসলামের মাধ্যমে। একটি নতুন সাম্রাজ্য এবং নতুন সভ্যতার পথ শুরু হলো। সারা দুনিয়া তাকিয়ে তাকিয়ে দেখল আরব অথবা ইসলামী সাম্রাজ্যের মোকাবেলায় রোমক এবং ইরানি সাম্রাজ্য শূন্যে মিলিয়ে গেল এবং গোটা দুনিয়া ইসলামী হুকুমত এবং ইসলামী সভ্যতার ছায়াতলে জীবনযাপন করতে লাগল। এখন যেহেতু আরব সাম্রাজ্য এবং রোম এবং পারস্য সাম্রাজ্যের শক্তি পরীক্ষা শুরু হবে আর অতি দ্রুত আমরা পারস্য এবং রোমকে আরবের মোকাবেলায় টুকরো টুকরো হতে দেখব, সেহেতু এই দুটি বিখ্যাত এবং সংস্কৃতিবান সাম্রাজ্য সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা বাঞ্ছনীয়, আমাদের কিছু জানা থাকা জরুরি। কোনো এক সময়ে পারস্য সাম্রাজ্যের ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, পারস্য উপসাগর, সিন্ধু নদ, কাশ্মীর, তিব্বত, আলতাই পর্বত এবং কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। কায়ানি বংশের কায়ান নামক সম্রাটের নামানুসারে এই বংশের পত্তন হয়। এই বংশের চারজন বিখ্যাত বাদশার নাম হচ্ছে কায়কাউস, কায়খসরু, কায়কোবাদ এবং রাজত্ব এবং বীরত্ব যুগ অতিক্রম করার পর গ্রিক আলেকজান্ডার ইরানি সাম্রাজ্যকে টুকরো টুকরো করে ফেলেছিল। কিন্তু ইরানি মানে পারস্য সভ্যতা তখনও অবশিষ্ট ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের 400 বছর পূর্বে আরব দেশের বাবখান সাসানি বংশের পত্তন ঘটে। সাসানি বংশের কায়ানিদের বিশাল সাম্রাজ্যের অধিকাংশ তাদের রাজত্বের অন্তর্ভুক্ত করে পারস্য উপসাগরে ফোরাত নদী, কাস্পিয়ান সাগর, সিন্ধু নদ এবং জাইহুন নদের মাঝখানে একটি বিস্তৃত এবং নিবিড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গোটা এশিয়া মহাদেশের নেতৃত্ব লাভ করে। রোমক সাম্রাজ্যের রাজধানী ছিল ইটালির রোম শহর। সেখানে সম্রাট জুলিয়াস সিজার সেন্ট আনমুস্তিস সেখানে বাস করত। এই সাম্রাজ্যের মধ্যে প্রায় গোটা ইউরোপ মহাদেশ এবং মিশর এবং মধ্য এশিয়া অন্তর্ভুক্ত ছিল। কিছুকাল পর এই রোমক সাম্রাজ্য দুটুকরা হয়ে গেল। পশ্চিমাংশের রাজধানী রোম শহরই ছিল, কিন্তু পূর্বাংশের রাজধানী হল কনস্টান্টিনোপল শহর। কনস্টান্টিনোপলের কায়সারকে অর্থাৎ কায়সার প্রাচীন রোম সম্রাটদের উপাধি রোমের কায়সার নামেই অভিহিত করা হতো, যার শাসনাধীনে ছিল মিশর, আবিসিনিয়া, ফিলিস্তিন, সিরিয়া, মধ্য এশিয়া এবং বলকান অঞ্চল রাজ্যসমূহ। এই পূর্ব রোমক সাম্রাজ্যের শান শওকত এবং শক্তি প্রভাবের কাছে পশ্চিম রোমের প্রভাব প্রতিপত্তি ম্লান হয়ে গিয়েছিল। মধ্য এশিয়া এবং ইরাকের অঞ্চলসমূহ প্রান্তসমূহে এই দুই সাম্রাজ্য অর্থাৎ রোম এবং পারস্য সাম্রাজ্য দ্বারা সীমারেখা কোনো নৈসর্গিক বস্তু অর্থাৎ পাহাড়, সমুদ্র প্রভৃতি না হওয়ার দরুন কখনও কখনও একে অপরের সাথে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হওয়ার অবস্থা তৈরি হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের সময় ইরানের বাদশাহ ছিল সাসানি বংশের ন্যায়বিচারক নফশের ওয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের সময় পারস্যে ক্ষমতাসীন ছিল নফশের ওয়ানের পুত্র খসরু পারভেজ। তখন কনস্টান্টিনোপলে কায়সার ফুকাস এর বিরুদ্ধে এক প্রচণ্ড বিদ্রোহ সংঘটিত হয়। সাম্রাজ্যের আমির উমারা এবং দেশের প্রজা সাধারণ ফুকাসকে সিংহাসন থেকে নামিয়ে হত্যা করল এবং অধিকৃত আফ্রিকীয় অঞ্চলে গভর্নর অর্থাৎ মিশরের শাসনকর্তাকে কনস্টান্টিনোপলের সিংহাসনে বসানোর আহ্বান জানাল। আফ্রিকার গভর্নর বার্ধক্যের কারণে যেতে পারল না, কিন্তু যুবক পুত্র হিরাক্লিয়াস কনস্টান্টিনোপলের সিংহাসনে অধিষ্ঠিত হল। হিরাক্লিয়াসের শাসন কর্তৃত্ব সাম্রাজ্যের কর্মকর্তারাও সানন্দে মেনে নিল। নিহত কায়সার ফুকাস এবং খসরু পারভেজের মধ্যে ছিল বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক। তাই খসরু পারভেজ রোমক সম্রাট অর্থাৎ হিরাক্লিয়াসের উপর হামলা করল এমন এক ব্যক্তির ক্ষমতাসীন হওয়ার পর যিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসনের অধিকারী ছিলেন না। এটা ছিল পারস্যদের জন্য রোমক সাম্রাজ্যের উপর হামলা করার একটি উত্তম সুযোগ। পারস্য এবং রোমকদের মধ্যে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ 6-7 বছর অব্যাহত ছিল। অবশেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 8 বছর পারস্য সিরিয়া জয় করে বাইতুল মুকাদ্দাস অধিকার করল এবং খ্রিস্টানদের নিকট থেকে ক্রুশ ছিনিয়ে নিল। একই সাথে তারা ফিলিস্তিনের গোটা দেশ জয় করে আলেকজান্দ্রিয়া পর্যন্ত পৌঁছে গেল। মক্কার মুশরিকরা ইরানিদের পারস্যের এই দেশ বিজয়ের খবর শুনে বেশ আনন্দ উদযাপন করল, কেননা রোমকরা ছিল কিতাবদারী আর ইরানিরা পারস্যরা ছিল মুশরিক। অপরদিকে মুসলমানরা ছিলেন মুশরিকদের বিপরীতে কিতাবীদের প্রতি সহানুভূতিশীল, তাই এই খবরে মুসলমানরা ব্যথিত হলেন। আল্লাহ তাআলা সূরা রোমের আয়াত নাজিল করলেন, তাদের সংবাদ দিলেন যে যদিও রোমকরা আবার পরাজিত হয়েছে কিন্তু কয়েক বছর পরেই তারা জয়লাভ করবে আর মুসলমানরা তখন আনন্দিত হবে। অতএব তাই হলো, হিরাক্লিয়াস 6-7 বছর পর্যন্ত অনবরত সামরিক প্রস্তুতিতে ব্যাপৃত রইল। এই সময়ের মধ্যে সে তার দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা বিধানেও পূর্ণ সক্ষম হয়। এরপর সে ইরানের সীমান্ত অতিক্রম এবং পূর্ববর্তী পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বের হল এবং পরিশেষে সিরিয়া প্রান্তরের রোমক বাহিনী ইরানিদেরকে চরমভাবে পরাজিত করল। ইরানিরা অর্থাৎ পারস্যের লোকেরা পলায়ন করল এবং রোমের কায়সার নিজদের এলাকা পুনরুদ্ধার করা ছাড়াও পারস্যের কয়েকটি প্রদেশ অধিকার করল। এদিকে রোমকরা ইরানিদের উপর বিরাট বিজয় লাভ করল, ওদিকে বদর প্রান্তরে মুসলমানরা মক্কায় কাফেরদের মারাত্মকভাবে পরাস্ত করলেন আর এভাবে কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেল। এরপরও পারস্য এবং রোমকদের মধ্যে লড়াই অব্যাহত ছিল। 7 হিজরির শুরুতে রোমক এবং পারস্যের মধ্যে সন্ধি হল এবং পারস্যরা বাইতুল মুকাদ্দাস থেকে যে ক্রুশ ছিনিয়ে নিয়েছিল তা রোমকদের ফিরিয়ে দিল। এই সন্ধি হিরাক্লিয়াসের দেশ বিজয়কে একদিকে সম্পূর্ণ করে দিল আর অন্যদিকে ইরানিরা পারস্যরা তাদের হারানো এলাকা এবং প্রদেশগুলো রোমকদের নিকট থেকে ফেরত নিল। সুতরাং রোম এবং পারস্য উভয় দরবারে সাবধানতার চিহ্ন ফুটে উঠেছিল এবং উভয়ই নিজ নিজ উন্নতি এবং মজবুতির জন্য উপযুক্ত উপায় গ্রহণে মশগুল ছিল। এই বছরই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা বাদশাহদের নামে বিভিন্ন চিঠি প্রেরণ করেন। কায়ানি যুগে ইরানিদের পারস্যদের রাজধানী ছিল ইস্তাখার। গ্রিক আলেকজান্ডারের যাকে জালিপুরিয়ে ছাই বসমে পরিণত করেছিল তখন সাসানি বংশের রাজধানী ছিল মাদায়ন। ওদিকে হিরাক্লিয়াস তার দেশ জয় এবং ক্রুশ ফেরত পাওয়ার আনন্দে জিয়ারতের জন্য বাইতুল মুকাদ্দাসে এসেছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র খসরু পারভেজের নিকট মাদায়নে এবং হিরাক্লিয়াসের নিকট বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছিল। খসরু পারভেজ তার পত্রখানি ছিঁড়ে ফেলল এবং হিরাক্লিয়াস শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তা পত্রখানি গ্রহণ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানি বাদশার অসৌজন্যমূলক আচরণের কথা শুনে বললেন, পারস্যের বাদশার সাম্রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। খসরু পারভেজ কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি এবং কাসিদের সাথে দুর্ব্যবহারই করল না, বরং তার ইয়েমেনি গভর্নর বাজানকে লিখে পাঠাল যে এই আরবি পয়গম্বর অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেপ্তার করে আমার নিকট পাঠিয়ে দাও। বাজান দুজন লোক মদিনায় প্রেরণ করল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হল এবং খসরু পারভেজের আদেশ সম্পর্কে অবহিত করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাকে তোমাদের খোদা মনে করো অর্থাৎ খসরু পারভেজ, সে গতরাতে তার পুত্র কর্তৃক নিহত হয়েছে। একথা শুনে তারা বাজানের নিকট ফিরে গেল। তখন সেখানে মাদায়ন থেকে সংবাদ দিল যে খসরু পারভেজকে তার পুত্র শাইরুয়া হত্যা করেছে। এ হত্যাকাণ্ড ঠিক সেই রাতে সংঘটিত ছিল যে রাতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইয়েমেনের গভর্নর বাজান মুসলমান হয়ে গেলেন আর এভাবেই ইয়েমেন দেশ অতি দ্রুত ইসলাম প্রসারিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজানকেই ইয়েমেনের গভর্নর রাখলেন। শায়রুয়া অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে আরব এবং মুসলমানদের প্রতি মনোযোগ দেওয়ার ফুসরতি পেল না। কিছুদিন পর তার স্থলে তার স্বল্পবয়স্ক পুত্রকে ইরানের সিংহাসনে পারস্যের সিংহাসনে বসানো হলো। অল্পবয়স্ক যার নাম ছিল আরব দেশির এবং এই অল্প বয়স্ক আরব দেশিরকে ইরানি সিপাহসালার শাহরিয়ার কয়েক মাস পর হত্যা করে স্বয়ং সিংহাসনে আরোপ করে। এর কয়েকদিন পর সাম্রাজ্যের কর্মকর্তারা তাকে হত্যা করে শাইরুয়ার ভগ্নী এবং খসরু পারভেজের কন্যা বুরানকে সিংহাসনে বসায়। সে মাত্র এক বছর কয়েক মাস রাষ্ট্রপ্রধান ছিল। তার শাসনামলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন। বুরানের পর কয়েকজন বালক এবং নারী পরপর ক্ষমতায় আসে। মোট কথা, যেদিন খসরু পারভেজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছিল, সেদিন থেকেই পারস্য সাম্রাজ্যের উচ্চ প্রাসাদ প্রাকৃতিকভাবে ভূলুণ্ঠিত হওয়া আরম্ভ করেছিল এবং পারস্যের সিংহাসনে দেশ বিজয় এবং বীর বিক্রমে বাদশাহদের স্থান বালক এবং নারীরা অধিকার করেছিল। ইরানি সাম্রাজ্যের দখল থেকে, অর্থাৎ পারস্য সাম্রাজ্যের দখল থেকে তার একটি প্রদেশ এবং মুলক ইয়েমেন বের হয়ে গিয়েছিল। এজন্য ইরানিরা মুসলমানদের প্রতি আরও বেশি শত্রুতা পোষণ করত। এই পারস্যরা মুশরিক হওয়ার কারণে খুব অহংকারী এবং উদ্যত ছিল। তাই তারা আরবদেরকে খুব ঘৃণিত মনে করে তাদের শক্তি এবং দৃঢ়তার খবর শুনে অতি বিচলিত এবং মুসলমানদেরকে সমূলে বিনাশ করার সংকল্প করেছিল। কিন্তু প্রকৃতি তাদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে আভ্যন্তরীণ কলহকুন্দল এবং রাজা বাদশাহদের উত্থান পতনের মুসিবতে লিপ্ত করলেন যে আরব দেশের প্রতি সহসা মনোযোগ দিতে তারা পারল না। মদিনার মুনাফিক এবং দেশান্তরিত ইহুদিরা পর্যুপুরি মাদায়নের রাজদরবারে তাদের বাকপটু এবং চতুর দূতদেরকে প্রেরণ করে ইরানিদেরকে মদিনা আক্রমণের জন্য উত্তেজিত করেছিল। অপরদিকে তারা হিরাক্লিয়াসের দরবারে একই ধরনের তৎপরতা শুরু করেছিল। হিরাক্লিয়াসের দরবার যেহেতু আভ্যন্তরীণ কোন্দল থেকে মুক্ত ছিল, তাই তারা সেখানে অধিক সফলতা লাভ করল। সিরিয়ার দক্ষিণাংশে আরব জাতির লোকেরা বসবাস করত এবং তারা অনেকগুলো ছোট ছোট স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত ছিল সেখানে। আরব লোকেরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, তাই তারা আরবি খ্রিস্টান রূপে পরিচিত ছিল। আরবি খ্রিস্টানদের স্বাধীন রাজ্যগুলোর সাথে হিরাক্লিয়াসের ছিল বন্ধুসুলভ এবং সহানুভূতিশীল সম্পর্ক। যখনই ওই আরব খ্রিস্টানদের রাজ্যগুলো ইরানিদের দ্বারা আক্রান্ত হতো, কনস্টান্টিনোপলের কায়সার এসে তাদের সাহায্য এবং নিরাপত্তা ব্যবস্থা করত। এজন্য তারা রোমকদেরকে তাদেরকে রোমের কায়সারের পৃষ্ঠপোষকতায় রাখতে বাধ্য হত। যেহেতু আরব দেশের আরব বংশের লোক হওয়ার কারণে এরা খুব বাহাদুর ছিল, তাই রোমের কায়সার এদের অস্তিত্বকে অত্যন্ত মূল্যবান মনে করত এবং প্রয়োজনের সময় তাদের যুদ্ধদেহী যোগ্যতা দ্বারা ফায়দা উঠাত। আরব দেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। এই ইসলামী রাষ্ট্র এবং রোম সাম্রাজ্যের মধ্যে সীমারেখা ছিল আরব খ্রিস্টানদের স্বাধীন রাজ্যগুলো। যেহেতু এই রাজ্যগুলো ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী, তাই বলা যেতে পারে যে রোমক এবং আরবদের মাঝখানে যে একটি সীমারেখা ছিল, কিন্তু ইসলামী রাষ্ট্র এবং খ্রিস্টান রাজ্যের মধ্যে কোনো সীমারেখা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন খ্রিস্টান রাজ্যগুলো এবং মুসলমানদের মধ্যে মোকাবেলা এবং সংঘাত শুরু হলো, তখন একদিকে এই আরব খ্রিস্টান হিরাক্লিয়াসের নিকট সাহায্যের আবেদন করল, অপরদিকে মুনাফিক এবং ইহুদিদের ষড়যন্ত্র হিরাক্লিয়াসকে মুসলমানদের মূলোচ্ছেদ করতে অনুপ্রেরিত করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় হিরাক্লিয়াসের নিকট পত্র প্রেরণ করেছিলেন, তখন বসরা এবং দামেস্কের সর্দারের প্রতিও পত্র প্রেরণ করেছিলেন, কিন্তু তারা উভয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতদের সাথে দুর্ব্যবহার করেছিল। বসরার শাসনকর্তা সুরাহবিল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হারিস রাজিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিস রাজিয়াল্লাহু আনহুকে সুরাহবিল ইবনে আমর গাসানির বিরুদ্ধে হারিস রাজিয়াল্লাহু আনহুর প্রতিশোধ গ্রহণের জন্য প্রেরণ করেন। মুতা যুদ্ধে জায়েদ রাজিয়াল্লাহু আনহু, জাফর রাজিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ ইবনে রওহা রাজিয়াল্লাহু আনহু শহীদ হন। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু যুদ্ধ পরিস্থিতি সামাল দেন। এই যুদ্ধে হিরাক্লিয়াস বাহিনী সুরাহবিল গাসানি সমর্থনে মুসলমানদের মোকাবেলা করে। রোমকরা এরপর আরব দেশের উপর চড়াও হয় এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবুক পর্যন্ত সেখানে বাহিনী নিয়ে যেতে হয়। তখন রোমকরা সামনে থেকে সরে গেল, আর কোনো বড় যুদ্ধ হলো না, বরং ওই আরব খ্রিস্টান রাজ্যগুলো থেকে জিজিয়া নিয়ে এবং তাদের উপর প্রভাব প্রতিষ্ঠা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। এই সময় খবর এলো হিরাক্লিয়াস আরব দেশের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং সিরিয়া সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সেদিকে প্রেরণ করেন, কিন্তু তার রোগ বৃদ্ধির কারণে এই বাহিনী মদিনার বাইরে গিয়ে থেমে রইল। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে এই বাহিনীকে প্রেরণের ব্যবস্থা করেন। এই বাহিনী সিরিয়া সীমান্ত পর্যন্ত গেল এবং সেখানকার অবাধ্য এবং বিদ্রোহী সর্দারদের দমন করে ফিরে এল। হিরাক্লিয়াস বাহিনীর সাথে মোকাবিলা না হওয়ার কারণ হচ্ছে আরব খ্রিস্টান সর্দারদের মধ্যে কেউ কেউ সানন্দচিত্তে ইসলাম ব্যতীত ইসলামকে সত্য বলে স্বীকার করে নিয়েছিল। হিরাক্লিয়াস এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ছিল যে সীমান্ত রাজ্যগুলো ইসলাম গ্রহণ করেছিল, না খ্রিস্টান ধর্মের উপর বহাল থেকে মুসলমানদের মোকাবেলা করার জন্য প্রস্তুত। নিছক এই রাজ্যগুলোর কারণে যারা একাধিকবার ইসলামী শক্তির প্রদর্শনী অবলোকন করেছিল এবং ইসলামী নীতিমালা সম্পর্কে অবগত হওয়ার দরুন ইসলামের প্রতি আকৃষ্ট মনে হচ্ছিল, হিরাক্লিয়াস যুদ্ধের জন্য অগ্রসর হতে দ্বিধানন্দে ভুগছিলেন। তাছাড়া তিনি নিজেও ইসলামের সব সভ্যতাকে আন্তরিকভাবে বিশ্বাস করতেন, তাই একদিকে মুসলমানদের উন্নতি ছিল তার সাম্রাজ্য ধ্বংসের স্বরূপ এবং তিনি মুসলমানদের শক্তিতে আশঙ্কার পূর্বেই মিটিয়ে দিতে চেয়েছিলেন, অপরদিকে তার পরিণাম এবং পরিণতি সন্দেহপূর্ণ মনে হওয়ায় আগামীতে উত্তম সুযোগের অপেক্ষায় তিনি যুদ্ধে মুলতবি রাখতে চেয়েছিলেন। যাই হোক, যে হিরাক্লিয়াস ইরান পারস্যের বিশাল সাম্রাজ্যকে হেয় প্রতিপন্ন করেছিল সেই আপাতমস্তক ইসলামী শক্তিকেও ধ্বংস করার প্রতি মনোযোগী ছিলেন এবং ব্যাপারে কোনো উপযুক্ত সুযোগকে হাতছাড়া করতে চাইছিলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের পর গোটা আরব দেশে যে বিশৃঙ্খলা এবং গোলমাল সৃষ্টি হয় তা একদিকে পারস্যরা অপরদিকে রোমকরা বড় প্রসন্ন এবং সন্তোষ সহকারে শ্রবণ করে। দুনিয়ার এই প্রথমবারের মতোই গোটা আরব উপদ্বীপ একটি সাম্রাজ্য এবং একটি সম্মিলিত শক্তি আকারে নিজ নিজ নিজেকে উদ্ভাসিত করেছিল। আর এ কারণে রোমক এবং ইরানিদের রাজদরবারগুলো এ দেশটিতে বিশেষ চিন্তাভাবনা এবং উদ্বেগ উৎকণ্ঠার দৃষ্টিতে দেখছিল এবং এই উভয় সাম্রাজ্যই স্বস্থানে স্বতন্ত্রভাবে এই নবতর আরবি রাষ্ট্র অর্থাৎ ইসলামী রাষ্ট্রকে মিটিয়ে দিতে এবং ধ্বংস করতে প্রস্তুত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর শোনা মাত্রই মুরতাদ হওয়ার হিরিক এবং এই দুই সাম্রাজ্যকে বাতলে দিয়েছিল যে আরব দেশকে পদদলিত করা এবং ভবিষ্যৎ আশঙ্কা দূর করার এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। সুতরাং একদিকে হিরাক্লিয়াস বাহিনী সিরিয়া এবং অপরদিকে ইরানের অর্থাৎ পারস্যের সেনাবাহিনী ইরাকে সমবেত হতে লাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পরিণাম চিন্তা, দূরদর্শিতা, সুযোগ সচেতনতা এবং প্রয়োজনানুরূপতার এভাবেও পরিমাপ হতে পারে যে তিনি মুরতাদ সমস্যাকে অতি দ্রুত মিটিয়ে ফেলেন। আর এই ফিতনা দমন করার পর একদিনও সময় নষ্ট না করে তৎক্ষণাৎ রোমক এবং ইরানিদের প্রতিরোধ করার জন্য গোটা আরব দেশকে তিনি প্রস্তুত করে ফেলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আর কয়েকটি দিন মুরতাদের সমস্যা মিটিয়ে ফেলতে সক্ষম না হতেন যদি, কিংবা মুরতাদ সমস্যা মিটে যাওয়ার পর কিছুদিন নির্লিপ্ততা কাটিয়ে দিতেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ ইসলামের রাজধানী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা রোমক এবং পারস্যের দ্বারা অবরুদ্ধ হয়ে মুসলমানদের জীবনকাল সংকীর্ণ করে তুলে ফেলার আশঙ্কা ছিল। বিস্মিত হতে হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ কিরূপ সঙ্গীন এবং সীমিত সময়ের মধ্যে কত সতর্কতা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, আর ইসলামের আধ্যাত্মিক এবং বৈশ্বিক অবস্থা এবং প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মাহাত্মকে কত আড়ম্বর এবং শক্তিমত্তার সাথে অক্ষুণ্ণ রাখেন। যে অবস্থা সিরিয়ার ছিল তার দক্ষিণাংশে আরব খ্রিস্টানদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য ছিল, সম্পূর্ণ একই অবস্থা ছিল ইরাক এবং আরবেরও। এখানেও আরবদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত ছিল যার অধিকাংশই ছিল পারস্য সাম্রাজ্যের দিন এবং কোনো কোনোটিতে ইরান রাজদরবার পর্যন্ত থেকে গভর্নর নিযুক্ত হয়ে আসত এবং শাসন করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওসামা বাহিনীকে সিরিয়া প্রেরণ করেছিলেন তখন তিনি ইরানিদের অর্থাৎ পারস্যের ব্যাপারেও গাফেল ছিলেন না। তিনি এই ভয়াবহ অবস্থা এবং দুশ্চিন্তাপূর্ণ সময়েও যখন স্বয়ং মদিনা মুনাওয়ারা নিরাপত্তা এবং আরব দেশের প্রদেশসমূহের মুরতাদ সমস্যার নিরসন কল্পে সেনাবাহিনীর প্রয়োজন ছিল অপরিসীম, একটি ক্ষুদ্র বাহিনী উপরোক্ত ১১টি বাহিনী প্রেরণের পূর্বে মুসান্না ইবনে হারিসা সাইবানি রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ইরাক প্রেরণ করেছিলেন এবং মুসান্নাকে এই নির্দেশ প্রদান করেছিলেন যে ইরাকে পৌঁছে কোনো স্থানে স্থির হয়ে যুদ্ধ শুরু করবে না, বরং অতর্কিতভাবে আক্রমণ করে ইরাকি সর্দারকে সন্ত্রস্ত রাখবে। এর দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্য ছিল যে পর্যন্ত আরবের মুরতাদ সমস্যা অবদমিত না হবে সে পর্যন্ত যেন ইরানিরা আরব আক্রমণ করতে সাহস না পায় এবং তারা যেন মুসলমানদের অস্থিরতা এবং বিপদ সম্পর্কে পুরোপুরি অবহিত না হতে পারে। একই উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসামা বাহিনী দ্বারাও হাসিল করতে চেয়েছিলেন, অর্থাৎ রোমকরা যেন আরব আক্রমণ করার আদৌ দুঃসাহস দেখাতে না পারে। যখন নাজদ এবং ইয়ামামার অবস্থা আয়ত্তে এসে গেল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়াজ ইবনে গানাম রাদিয়াল্লাহুকে, যিনি নজদে অবস্থান করছিলেন, লিখে পাঠালেন যে যেসব মুসলমান মুরতাদ হয়নি এবং ইসলামের উপর কায়েম রয়েছে তাদের সঙ্গে নিয়ে ইরাকে হামলা করবে, এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুকে, যিনি ইয়ামামা অবস্থান করছিলেন, লিখে পাঠালেন যে তুমি স্বয়ং বাহিনী সঙ্গে নিয়ে নিম্ন ইরাকে চলে যাবে। অর্থাৎ আয়াজ ইবনে গানামকে বলেন উচ্চ ইরাকে আর খালেদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহুকে বলেন নিম্ন ইরাকে চলে যাবে। পথে যেসব গোত্র এবং গোত্রপতি পড়ল তারা সবাই সানন্দে মুসলমান হলো এবং ইসলামী নেতৃত্বে প্রবেশ করল। আবু বকর রাজিয়াল্লাহুর নির্দেশে মর্ম অনুযায়ী উবলা নামক স্থানে মুসান্না ইবনে হারিসা রাজিয়াল্লাহু এবং খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু উভয় এসে মিলিত হলেন। গাজওয়া জাতুস সালাসিল বা জিনজির পরাযুদ্ধ। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু উবলা নামক স্থানে ইসলামী লস্করের হাজিরা নিলেন। মোট 18,000 লোক ছিল। তার সামনে ছিল ইরাকের সেই ইরানি প্রদেশ পারস্য প্রদেশ যার নাম ছিল হুদায়ের। পারস্যের রাজ দরবার থেকে ওই প্রদেশের গভর্নর নিযুক্ত ছিল হরমুজ নামক জনৈক বাহাদুর বীর যোদ্ধা, যে ছিল যুদ্ধবাজ সর্দার। এই হরমুজেরই ভীতি গোটা আরব, ইরাক এবং হিন্দুস্তান পর্যন্ত বিস্তৃত ছিল, কেননা সে খুবই বীর যোদ্ধা ছিল। সে যুদ্ধজাহাজ নিয়ে হিন্দুস্তানের উপকূলে আক্রমণ চালাত। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু বিবাদ মেটানোর শেষ চেষ্টা হিসাবে হরমুজকে একটা চিঠি লিখে ইসলামের প্রতি দাওয়াত দিলেন। হরমুজ এই চিঠি পাওয়া মাত্রই তৎক্ষণাৎ পারস্যের রাজদরবারে তা অবহিত করল এবং স্বয়ং সৈন্য সমাবেশ করে খালিদ রাজিয়াল্লাহু এর মোকাবেলার অগ্রসর হল। ওদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু তার বাহিনী তিন ভাগে বিভক্ত করে এক ভাগের নেতৃত্ব সমর্পণ করলেন আদি ইবনে হাতিম রাজিয়াল্লাহুকে, দ্বিতীয় ভাগ সমর্পণ করলেন কাকা ইবনে আমর রাজিয়াল্লাহুকে এবং তৃতীয় ভাগকে স্বয়ং নিজের অধীনে রেখে তিন নেতাই ডানে বামে একদিনের দূরত্ব বজায় রেখে হুদায়ের অভিমুখে অগ্রসর হতে লাগলেন। পারস্যের বাহিনীর কাছে পৌঁছে তিন ইসলামী নেতাই একত্রিত হলেন। পারস্যের বিপরীত দিকে ইসলামী বাহিনী তাঁবু স্থাপন করল। প্রথমে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু ময়দানে উপস্থিত হলেন এবং হরমুজকে মোকাবেলার জন্য আহ্বান করলেন। হরমুজ খালিদ রাজিয়াল্লাহুর ডাক শুনে ময়দানে এলো। দুই নেতাই গোড়া থেকে নিচে নেমে পদাতিক হলেন। প্রথমে খালিদ রাজিয়াল্লাহু আঘাত করলেন। হরমুজ চকিত পিছে হটে এবং রণকৌশল পরিবর্তন করে আঘাত থেকে বাঁচল। তারপর অতি ক্ষিপ্রতার সাথে খালিদ রাজিয়াল্লাহুর উপর আঘাত করল। খালিদ রাজিয়াল্লাহু হঠাৎ বসে পড়ে সামনে কুচকে গিয়ে হরমুজের কবজি ধরে তলোয়ার ছিনিয়ে নিলেন। হরমুজ তলোয়ার ছিনতাই হতেই খালিদকে লেপটে ধরল এবং কুস্তি শুরু হল। খালিদ রাজিয়াল্লাহু হরমুজের কোমর ধরে উপরে উঠালেন এবং জমিনের উপর এমন জোরে আছাড় মারলেন যে সে আর নড়াচড়া করতে পারল না। খালিদ হরমুজের বুকের উপর উঠে বসলেন এবং তার শির কর্তন করে ছুড়ে মারলেন। পারস্যের একটি সেনাদল তাদের সেনাপতিকে পরাস্ত হতে দেখে তার সাহায্যার্থে আক্রমণ করল। এদিকে কাকা ইবনে আমর রাজিয়াল্লাহু সামনে অগ্রসর হয়ে তাদেরকে বাধা দিলেন। এরপর উভয় বাহিনী সামনে বাড়ল, ঘোরতর যুদ্ধ শুরু হল। কিছুক্ষণের মধ্যেই ইরানি বাহিনী ময়দান ছেড়ে পালালো। পারস্যের বাহিনী ময়দান ছেড়ে পালালো, বহু হতাহত এবং বন্দী হল। হরমুজের পোশাক এবং অস্ত্রশস্ত্র খালিদ রাজিয়াল্লাহু এর হস্তগত করলেন। হরমুজ ছিল ইরানি রাজদরবারের এমন একজন সর্দার যার মাথার সর্বদা মুকুট পরিহিত থাকত। তার মুকুটের মূল্য ছিল 1,00,000 দিনার, যা খালিদ রাজিয়াল্লাহুর হস্তগত হয়। এই যুদ্ধে ইরানি বাহিনীর একটি অংশ তাদের পায়ে জিনজির বেঁধে নিয়েছিল যাতে আরবদের মোকাবেলার যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে না পারে, কিন্তু তারপরও তাদের জিনজির ভেঙে পালাতে হলো। এই জিনজিরের কারণে এই যুদ্ধে জঙ্গে জাতিস সালাসিল অথবা জিনজিরের যুদ্ধ নামে পরিচিত। মুসান্না ইবনুল হারিসা রাজিয়াল্লাহুকে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু ইরানিদের পশ্চাদ্ধাবনে প্রেরণ করলেন। তিনি সামনে অগ্রসর হয়ে হিসনুল মারাত অবরোধ করেন এবং এই দুর্গটি জয় করেন। সেখানকার শাসনকর্তা নিহত হল, তার স্ত্রী মুসলমান হল এবং মুসান্না রাজিয়াল্লাহুকে বিয়ে করল। অতঃপর কারিনের যুদ্ধ। হরমুজের সাহায্যের আবেদন যখন ইরানের রাজদরবারে পৌঁছল তখন সেখান থেকে হরমুজের সাহায্যার্থে কারিন নামক এক মস্তবীর একদল সেনা যাত্রা শুরু করল। কিন্তু তারা পৌঁছার পূর্বেই হরমুজের ভবলীলা সঙ্গ হলো, অর্থাৎ সে দুনিয়া থেকে বিদায় নিল। পথিমধ্যে কারিনের সাথে হরমুজের পরাভূত বাহিনীর সাক্ষাৎ হলো। এদিকে থেকে মুসলিম বাহিনীও সামনে অগ্রসর হলো, যুদ্ধ শুরু হলো। কারিন, আনুসজান এবং কুবাদ নামক তিনজন বড় বড় সর্দার মারা গেল। পারস্যরা তাদের 3,000 লাশ যুদ্ধক্ষেত্রে রেখে পলায়ন করার সময় নদীতে ডুবে অনেকে মারা গেল, বহু সংখ্যক বন্দী হল। এই যুদ্ধের পর খালিদ রাদিয়াল্লাহু আনহু এই প্রদেশের প্রজাদেরকে কোনো রকম কষ্ট ক্লেশ না দিয়েই জিজিয়া আদায় উৎসাহিত করে সেখানে ইসলামী শাসনকর্তা নিয়োগ করলেন। ইরানের প্রজাবৃন্দ ইসলামের প্রজা হয়ে অনুভব করল যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করল যেন। দুলজার যুদ্ধ। কারিন প্রমুখের মৃত্যুর সংবাদ শ্রবণ করে পারস্যের রাজদরবার থেকে আদাসগর নামক জনৈক বিখ্যাত অশ্বারোহীকে একদল বীর যোদ্ধা সহ প্রেরণ করা হলো। এই বাহিনী মাদায়ান থেকে রওনা হয়ে দুলজা নামক স্থানে পৌঁছেছিল। ইতিমধ্যে পেছন থেকে বহমান জাদুয়াহ নামক আরেক মস্ত সর্দারকে এক বিরাট বাহিনী সহ মাদায়ান থেকে প্রেরণ করা হলো। দুলজা নামক স্থানে পৌঁছে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু ইরানি বাহিনীর উপর হামলা চালালেন। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরানি বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হল। তাদের সর্দার প্রচণ্ড পিপাসায় যুদ্ধক্ষেত্রে মারা গেল। বাহমান জাদুয়া লায়স নামক স্থানে পৌঁছমাত্র পলায়ন পর ইরানিরা তার লস্কর নিয়ে সামিল হল। এই যুদ্ধে বহু খ্রিস্টান আরব এবং ইরানি বাহিনীতে এসে শরিক হয়েছিল। বাহমান জাদুয়ার ইরানি এবং আরবদের এই বিরাট বাহিনীকে লায়স নামক স্থানে রেখে স্বয়ং মাদায়ান অভিমুখে রওনা করল, কেন সেখানে তার প্রয়োজন ছিল না। লায়সের যুদ্ধ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে লায়স নামক স্থানে এক বিরাট বাহিনী অবস্থান করছে যারা মুসলমানদের উপর হামলা চালাবে, তখন তিনি নিজেই লায়স অভিমুখে রওনা করলেন এবং সেখানে পৌঁছে যুদ্ধ শুরু করলেন। প্রথমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ময়দানে একা সামনে অগ্রসর হয়ে তার প্রতিদ্বন্দ্বীকে আহ্বান করলেন। প্রতিপক্ষ থেকে মালিক ইবনু কায়েস মোকাবেলা করতে এলো এবং এসেই খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে প্রাণ হারাল। এরপর গুরুতর যুদ্ধ শুরু হলো। 70,000 শত্রু সেনা যুদ্ধক্ষেত্রে মুসলমানদের হাতে নিহত হল। তারপর হীরা বিজয়। লায়স যুদ্ধ সম্পন্ন করে খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরা অবরোধ করলেন। দীর্ঘ অবরোধের পর শহরবাসী হতাশ হয়ে পড়ল। হীরার শাসনকর্তা আমর ইবনু আব্দুল মাসি অন্যান্য যে তার কর্মকর্তা রয়েছে তাদের সাথে খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহুর সামনে হাজির হল। পারস্য সর্দার এবং ইরানি বাহিনী যারা হীরা অবস্থান করছিল আরব দেশের কিসরার মৃত্যুর খবর শুনে প্রথমেই পলায়ন করেছিল। আব্দুল মাসি প্রায় 2 লাখ রুপি খারাজ মানে কর স্বীকার করে সন্ধি করল। হীরা জয়ের পর খালিদ ইবনু ওয়ালিদ রাজিয়াল্লাহু জিরার ইবনু আজওয়ার রাজিয়াল্লাহু এবং জারার ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু কাকা ইবনু আমর রাজিয়াল্লাহু মুসান্না ইবনুল হারিসা রাজিয়াল্লাহু ওয়াইনা ইবনু শাম্মাস রাজিয়াল্লাহু এই সেনাপতিগণ হীরার আশেপাশে ছোট ছোট সেনাদল সহ সেনাদল প্রেরণ করলেন এবং প্রতিটি গোত্র এবং প্রতিটি বস্তি জিজিয়া কিংবা ইসলাম কবুল করল। আর এইভাবে দজলা পর্যন্ত গোটা এলাকা খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহুর নেতৃত্বে বিজিত হল এবং খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু হীরায় অবস্থান করে তার আশেপাশের অভিযানগুলো পরিচালনা করতে থাকেন। হীরা থেকে খালিদ রাজিয়াল্লাহু ইরানি রইসদের নিকট পত্র লিখলেন এবং ইরাকের যেসব আমির জমিদার এবং জায়গিরদার মর্যাদা রাখত তখন পর্যন্ত আনুগত্য স্বীকার করেনি তাদের প্রতি একটি সাধারণ ফরমান জারি করেন। ইরানি রইসদের নিকট থেকে যে পত্র প্রেরণ করেছিলেন তাতে তিনি লিখেন যে অতঃপর সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তোমাদের জীবন ব্যবস্থার অসুবিধা সৃষ্টি করেছেন, তোমাদের ধূর্তামিকে পর্যদস্ত করেছেন, তোমাদের ঐক্যজোটকে ভেঙে দিয়েছেন। আমরা যদি তোমাদের দেশ আক্রমণ না করতাম তবে তোমাদের পক্ষে অমঙ্গল হতো। এখন উত্তম এই যে তোমরা আমাদের আনুগত্য করবে, তাহলে আমরা তোমাদের এলাকায় ছেড়ে দেব এবং অন্যত্র চলে যাব। আর তোমরা যদি আমাদের অনুগত না হও তবে তোমরা এমন লোকদের পাল্লায় পড়বে যারা মৃত্যুকে ঠিক তেমনি ভালোবাসে যেমন তোমরা জীবনকে ভালোবাসো। তাদের ওই রইস মানে নেতৃবৃন্দের কাছে এই কথা লিখলেন তিনি। দ্বিতীয় সাধারণ ঘোষণার বিষয়বস্তু ছিল যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি তোমাদের অহমিকা দমন করেছেন, তোমাদের একতা ভেঙে দিয়েছেন, তোমাদের শান সংকট মিটিয়ে দিয়েছেন, অতএব তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, অথবা আমাদের তত্ত্বাবধানে এসে জিম্মি বনে যাও এবং জিজিয়া প্রদান করো, নতুবা আমি তোমাদের উপর এমন জাতিকে লেলিয়ে দেব যারা মৃত্যুকে ঠিক তেমনি ভালোবাসে যেমন তোমরা মদ্যপানকে ভালোবাসো। এই পত্র এবং ফরমান প্রতিক্রিয়া এই হলো যে ইরানের রাজদরবারের বাদশাহ সম্পর্কে যে বিবাদ চলছিল তা সহসা মিটে গেল এবং দরবারের আমিরগণ তৎক্ষণাৎ তাদের একজন বাদশাহ নির্বাচনে একমত হয়ে গেল যাতে আরববাসীদের মোকাবেলা সহজে হতে পারে। জঙ্গে জাতুল উয়ুন বা আম্বার বিজয়। ইরানিরা আম্বারে এক বিরাট সেনাদল সমাবেশ করে সাবাতের শাসক শেরজাদকে এই বাহিনীর সিপাহ সালার বানিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু হীরায় এই সেনা সমাবেশের সংবাদ পেয়ে হীরা থেকে আম্বার অভিমুখে রওনা হলেন। শেরজাদ আম্বার প্রাচীর বাইরে মাটির দমদমাও তৈরি করেছিল এবং তারা আরব বাহিনীর মোকাবেলা করার জন্য সর্বতোভাবে প্রস্তুত ছিল। খালিদ রাজিয়াল্লাহু যখন আম্বার অবরোধ করেন, তখন অবরুদ্ধরা দমদমা থেকে একযোগে তীরের বৃষ্টি বর্ষণ শুরু করল। ফলে ইসলামী বাহিনীর 1000 মুজাহিদের চোখে তীরের আঘাতে জখমী এবং নষ্ট হয়ে গেল। কিন্তু ইসলামের লস্কর এবং তার সিংহ হৃদয় সিপাহসালার তীরের বৃষ্টিতে দমাতে পারেনি তাদেরকে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দুর্বল এবং কৃশ উটগুলো জবে করিয়ে খন্দকে মানে পরীক্ষায় ফেলে দেন। আর এভাবে যখন খন্দক পার হবার রাস্তা তৈরি হয়ে গেল, তখন মুসলমানরা প্রথমে দমদমা দখল করল, তারপর শহর প্রাচীর পর্যন্ত পৌঁছে রক্তের নদী বইয়ে দিল। পারস্যরা প্রতিরোধের ক্ষেত্রে বড় সাহস এবং বীরত্বের প্রকাশ ঘটালো, কিন্তু মুসলমানদের বিপরীতে তা কোনো কাজেই আসলো না। শেরজাদ যখন দেখল যে শহর মুসলমানদের দখলে চলে যাচ্ছে, তখন সে সঙ্গে সঙ্গে খালিদ রাজিয়াল্লাহুর সমীপে সন্ধির প্রস্তাব পাঠালো। খালিদ রাজিয়াল্লাহু প্রত্যুত্তরে বলে পাঠালেন যে শেরজাদ তার কয়েকজন বিশিষ্ট সহচর সহ শুধু 3 দিনের রসদ নিয়ে যদি শহর থেকে বের হতে যেতে চায়, তবে আমরা তাকে চলে যেতে দেব। সুতরাং তাই হলো, শেরজাদ শহর ছেড়ে চলে গেল। খালিদ রাজিয়াল্লাহু বিজয়ী বেশে শহরে প্রবেশ করলেন। ইরানিরা ইসলামী বাহিনীর মোকাবেলা করার জন্য সর্বত্র সামরিক প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছিল। আম্বারে জানা গেল, অর্থাৎ আইনুত্তামার নামক স্থানে মাহরান ইবনে বাহরাম 24,000 ইরানির এক বিরাট বাহিনী নিয়ে এবং উকবা ইবনু আবি উকবা আরববাসীদের এক বিরাট বাহিনী নিয়ে তাদের যুদ্ধদল সহ যুদ্ধের জন্য ডেরা ফেলেছে। আশেপাশের আরব গোত্র তাগলিব এবং আবাদ প্রভৃত ইসলামী লস্করের মোকাবেলার জন্য দল বেঁধে এসেছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু জিবির খান ইবনে বদরকে আম্বার শহরের শাসক নিযুক্ত করে স্বয়ং আত্তামার অভিমুখে রওনা করলেন। আইনুত্তামার এর বিজয়। উকবা ইবনে উকবা যখন খালিদ রাজিয়াল্লাহু এর আগমন সংবাদ পেয়ে ইরানি সিপাহসালার মাহরান ইবনে বাহরামকে বলল, আরবদের লড়াই সম্পর্কে আরবরাই ভালো জানে, সুতরাং আপনি প্রথমে আমাদেরকে ইসলামী লস্করের মোকাবেলা করতে দিন। মাহরান এই প্রস্তাব সানন্দে মঞ্জুর করল। উকবা সর্বপ্রথম ময়দানে অবতীর্ণ হল। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু তাকে সঙ্গে সঙ্গে জীবিত বন্দী করলেন। উকবা বন্দী হওয়ার সাথে সাথে উকবার সমস্ত লস্কর পলায়ন করল। বহু পলায়নকারীকে মুসলমানরা বন্দীও করলেন। মাহরান ইবনে বাহরান এই দৃশ্য অবলোকন করে এতই ভীত হয়ে পড়ল যে সে দুর্গ ছেড়ে বিনা মোকাবেলায় পলায়ন করল। উকবার পলায়ন পর সৈন্য ইরানিদের খালি দুর্গ দেখে তাড়াতাড়ি দুর্গে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। আর এইভাবে তারা দুর্গ বন্ধ করে বসে থাকলো। 4 দিন অবরোধের পর দুর্গের উপর ইসলামী বাহিনীর অধিকার প্রতিষ্ঠিত হলো। মাজুসিদের সাথে মিলে যে আরব খ্রিস্টানরা লড়াই করেছিল তারা নিহত হলো এবং তাদের মাল আসবাব মুসলমানদের দখলে চলে এলো। এদিকে উচ্চ ইরাকের অবস্থা। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর নির্দেশ অনুযায়ী ইয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহু উচ্চ ইরাকে হামলা করেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহুকে অতি শীঘ্রই আরব গোত্রসমূহ এবং সেনাপতিদের ছেড়ে ইরানি সর্দার এবং ইরানি বাহিনীর সাথে মোকাবেলা করতে হয়েছিল। যদিও আরব সর্দার এবং খ্রিস্টান গোত্রগুলো যুদ্ধরত ছিল, কিন্তু তারা ইরানিদের থেকে বিচ্ছিন্ন ছিল না। ইয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহু যিনি উচ্চ ইরাক আক্রমণ করেছিলেন, তিনিও তখন পর্যন্ত স্বাধীন খ্রিস্টান সর্দারদের মোকাবেলা থেকে মুক্ত হতে পারেননি। তিনি যে এলাকায় যুদ্ধরত ছিলেন সে এলাকা ছিল ইরাক, জাজিরা, ইরান ও সিরিয়া সংযুক্ত। আর এ কারণেই তার যুদ্ধ চালানোর প্রভাব যতটুকু ইরানি রাজদরবারে পড়ত, ততটুকু হিরাক্লিয়াসের দরবারেও পড়ত। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু যখন আইনুত্তামার জয় করেন, তখন আয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহু আরবের মুশরিক এবং খ্রিস্টান গোত্রগুলোকে দমনের জন্য দৌমাতুল জান্দালের শাসকদের সাথে যুদ্ধরত ছিলেন। দৌমাতুল জান্দালে দুজন রয়েস ছিল, একজন আকিদর ইবনে আব্দুল মালিক, দ্বিতীয়জন হচ্ছে জুদি ইবনে রবিয়া। এই দুই রয়েস ঐক্যজোট হয়ে ইয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহুর সাথে যুদ্ধরত ছিল এবং তারা আশেপাশের সকল খ্রিস্টান গোত্রকে নিজেদের সাথে মুসলমানদের বিরুদ্ধে শরিক এবং যুক্ত করে নিয়েছিল। ইয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহু আনহু তামারে খালিদ রাজিয়াল্লাহু আনহুর নিকট একটি পত্র পাঠালেন। পত্রে তিনি লিখলেন যে আমাকে সাহায্য করুন, শত্রুপক্ষের বিপুল সৈন্য এবং শক্তির মোকাবেলা আমাদের স্বল্প সংখ্যক দ্বারা সম্ভবপর নাও হতে পারে। দোমাতুল জান্দালে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু কাকা ইবনে আম্মার রাজিয়াল্লাহুকে হীরায় স্বীয় প্রতিনিধি নিয়োগ করে দোমাতুল জান্দালে রওনা হয়ে গেলেন। খালিদ রাজিয়াল্লাহুর আগমন সংবাদ শুনে আকিদর ইবনে আব্দুল মালিক, জুদি ইবনে রবিয়া এবং অন্যান্য খ্রিস্টান সর্দারকে বললেন মুসলমানদের সাথে সন্ধি করা উচিত, কিন্তু তারা এই প্রস্তাব অপছন্দ করল। আকিদর তাদের সঙ্গ ত্যাগ করে একা কেটে পড়ল। তার এইভাবে কেটে পড়ার খবর মুসলমানরাও জানতে পারল। একটি ছোট্ট বাহিনী তাকে বন্দী করতে চাইল, কিন্তু সে লড়াই করে প্রাণ হারাল। দৌমাতুল জান্দালের অদূরে পৌঁছে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু প্রথমে খোঁজ নিলেন যে ইয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহু কোন দিকে যুদ্ধরত আছেন। তার বিপরীত দিক দিয়ে খালিদ রাজিয়াল্লাহু হামলা শুরু করলেন। খ্রিস্টান বাহিনীর সিপাহ সালার জুদি ইবনে রবিয়া তার বাহিনীকে তৎক্ষণাৎ যুদ্ধ দুই ভাগে ভাগ করে এক ভাগ ইয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহুকে মোকাবেলার জন্য পাঠালো, আর দ্বিতীয় ভাগ নিজে নিয়ে সে নিজে খালিদ রাজিয়াল্লাহুর মোকাবেলা অবতীর্ণ হলো। খালিদ রাজিয়াল্লাহু তাদের যে সৈন্যসারি এটাকে ভেঙে সামনে অগ্রসর হয়ে ময়দানে সেনাপতি জুদিকে উচ্চস্বরে ভীতি প্রদর্শন করলেন এবং নিজের সাথে লড়াই করতে আহ্বান জানালেন। জুদি ময়দানে উপস্থিত হয়ে খালিদ রাজিয়াল্লাহুর মোকাবেলা অবতীর্ণ হলো। খালিদ রাজিয়াল্লাহু তৎক্ষণাৎ তাকে বন্দী করে ফেললেন। জুদির সহচরগণ এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ পলায়ন করতে শুরু করল। ঘটনাক্রমে সেই সময় ইয়াজ ইবনে গানাম রাজিয়াল্লাহু তার প্রতিদ্বন্দ্বী খ্রিস্টানদের পরাস্ত করে তাড়িয়ে দিলেন। উভয় দিকে পলায়নকারীরা বিতাড়িত হয়ে দুর্গে প্রবেশ করল এবং দরজা বন্ধ করে দিল। খালিদ রাজিয়াল্লাহু দুর্গে অবরোধ করে দুর্গবাসীদের সামনে জুদিকে হত্যা করলেন এবং দুর্গ আক্রমণ করে তলোয়ারের জোরে দুর্গ দখল করলেন। যে বাধা দিল তাকে কতল করলেন, যে নিরাপত্তা চাইল তাকে নিরাপত্তা দিলেন। হাসিদ যুদ্ধ। পার্শ্ববাসীরা যখন দেখল খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু হীরা প্রদেশ ত্যাগ করে দৌমাতুল জান্দালে গমন করেছেন, তখন তারা হীরা ফিরে পাওয়ার জন্য এবং ইসলামী কর্মকর্তাদের ওই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য সেখানে অগৌনে জোর প্রচেষ্টা চালায়। হীরাতে আরব গোত্রগুলো তাদের নেতা উকবা ইবনে উকবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবোদ্যমে সামরিক প্রস্তুতি তড়িঘড়ি করে সম্পন্ন করে ফেলল। ইরান থেকে জরমেহের এবং রুজিয়াহ নামক দুজন খ্যাতনামা সর্দার এক বিরাট বাহিনী নিয়ে রওনা করল। কাকা ইবনে আম্মার রাদিয়াল্লাহু এই হামলার কথা শুনে উপস্থিত মুসলমানদেরকে দুটি বাহিনীতে বিভক্ত করলেন। একটি বাহিনীর নেতৃত্বে আবু লায়লা রাদিয়াল্লাহুকে সমর্পণ করলেন এবং অপর বাহিনীর সৈন্যপতি গ্রহণ করলেন কাকা রাদিয়াল্লাহু নিজেই। তারপর হীরা থেকে রওনা হয়ে হাসিদ নামক স্থানে ইরানিদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হলো। ইরানের উভয় সর্দার এবং অর্ধেকেরও বেশি সৈন্য মুসলমানদের হাতে নিহত হলো। অন্যরা পলায়ন করে খানাফিস নামক স্থানে চলে গেল। সেখানে ইরানিদের এক মস্ত সিপাহসালার বাহবুজান এক বিরাট বাহিনী সহ অবস্থান করছিল। আবু লায়লা ওই পলায়নকারীদের পশ্চাদ্ধাবনে খানাফিস পর্যন্ত গমন করলে বাহবুজান খানাফিস থেকে পলায়ন করে মাজিখ নামক স্থানে চলে গেল। সেখানে হুজাইল ইবনে ইমরান অন্যান্য আরব সর্দার সহ বিরাট আরব বাহিনী নিয়ে মুসলমানদের মোকাবেলার উদ্দেশ্যে অবস্থান করছিল। এখানে এসব কাণ্ড চলাকালে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু দৌমাতুল জান্দাল থেকে অভিযান শেষ করে হীরা প্রত্যাবর্তন করলেন। মাজিখ যুদ্ধ। মাজিখে হুজাইল ইবনে ইমরান সারা রবিয়া ইবনে বহির তাগলিবিও বহু বনু তাগলিবি সহ মুসলমানদের মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু কাকা এবং আবু লাইলা তাদেরকে দুই ভিন্ন দিক থেকে নির্দিষ্ট তারিখে মাজিখ অভিমুখে রওনা প্রেরণ করে নিজেও সেদিকে একা তৃতীয় দিক থেকে রওনা করলেন। নির্দিষ্ট তারিখে সেখানে পৌঁছে তিন বাহিনী একযোগে হামলা করে শত্রু সেনাদের নিধন শুরু করলেন। হুজাইল তো মুষ্টিমেয় লোকসহ আপন প্রাণ নিয়ে পলায়ন করল, কিন্তু অপর সর্দার এবং অসংখ্য লোক নিহত হল। নিহতদের মধ্যে আব্দুল আজিজ বিন আবি রিহাম এবং লাবিদ ইবনে জারিরও ছিল, যারা মুসলমান হয়েছিলেন কিন্তু চাপে পড়ে শত্রুদের সঙ্গে ছিলেন। এই দুজনের নিহত হওয়ার খবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অবগত হলেন, তখন তিনি উভয় রক্তপণ পরিশোধ করলেন আর তাদের পরিজনের সাথে সদ্ব্যবহারের করার নির্দেশ দিলেন। ওমর ফারুক রাজিয়াল্লাহু মালিক ইবনে নুয়াইরাকে হত্যার করার জন্য পূর্ব থেকেই খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহুর প্রতি অসন্তুষ্ট ছিলেন। এবার আব্দুল আজিজ এবং লাবিদ নামক দুই ব্যক্তিকেও মালিক ইবনু নুয়াইরার তালিকায় সামিল হলেন। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু খালিদ ইবনু ওয়ালিদ রাজিয়াল্লাহুর কাছে এ ব্যাপারে কোনো কৈফিয়ত তলব করলেন না, বরং বললেন যে যে ব্যক্তি মুশরিকদের সাথে থাকবে তার এরূপই পরিণতি ঘটবে। রবিয়া ইবনে বোহাইর তাগলিবিও বেঁচে গিয়েছিল এবং একটি বিরাট দল সংগ্রহ করে পারস্যবাসীদের সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছিল। হুজাইল পলায়ন করে ইয়াসির নামক স্থানে আত্মাব ইবনে উসাইদের নিকট চলে গিয়েছিল। এখানে আত্মাব ইবনে উসাইদও মুসলমানদের বিরুদ্ধে বিপুল সংখ্যক লোক জড়ো করেছিল। খালিদ রাজিয়াল্লাহু রবিয়ার পশ্চাদ্দাবনে কাকা রাজিয়াল্লাহু এবং আবু লায়লা রাজিয়াল্লাহুকে প্রেরণ করলেন এবং হুজাইলের পশ্চাদ্দাবনে স্বয়ং নিজে গমন করলেন। সুতরাং রবিয়া এবং তার সকল সঙ্গী ইয়াসিরে নিহত হল এবং আত্তাব ইবনে উসাইদ এবং হুজাইল ইবনে হুজাইল উভয়ে তাদের অধিকাংশ সঙ্গীসাথী সহ মুসলমানদের হাতে নিহত হল। এরপরই জানা গেল যে রিফাজায় বিলাল ইবনে উকবা নিজের আশেপাশে মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট বাহিনী সমাবেশ ঘটিয়েছে। খালিদ রাজিয়াল্লাহু অবিলম্বে ইয়াসির থেকে রিফার অভিমুখে রওনা হলেন। সেখানে খালিদ রাজিয়াল্লাহুর আগমন সংবাদ শুনে শত্রুপক্ষ পলায়ন করল এবং পালিয়ে রিজাব এবং ফিরাজের দিকে চলে গেল। এই স্থানগুলো দৌমাতুল জন্দালে সংলগ্ন এবং পারস্য সিরিয়া এবং আরবের সংযোগস্থলে অবস্থিত ছিল। এখানে বনু তাগলিব, বনু তামার এবং বনু আয়াজের পূর্ব থেকে সমাবেশ ছিল এবং রোমক বাহিনী তাদের সাহায্যার্থে আগমন করে অদূরে তাঁবু ফেলেছিল। এভাবে ইরাকের নিম্নভূমি থেকে যে যুদ্ধের সিলসিলা শুরু হয়েছিল তা ইরানি বাহিনী অতিক্রম করে মধ্যবর্তী গোত্র এবং রইসদের মাধ্যমে রোমক বাহিনী পর্যন্ত পৌঁছে গেল। খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু ফিরাজে পৌঁছে যুদ্ধের প্রস্তাবনা পেশ করলেন। এই স্থানে ছিল ফোরাত নদীর কুল ঘেঁষে, অপর পারে রোমক সৈন্য তাঁবু ফেলেছিল। রোমক সৈন্য বার্তা পাঠালো যে হয়তো তোমরা ফোরাত নদীর এপারে এসো অথবা আমাদেরকে ওপারে যেতে দাও, যাতে আমরা এবং তোমাদের মধ্যে মুখোমুখি হতে পারি। খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু জবাব দিলেন, তোমরাই এপারে এসো। সুতরাং রোমক বাহিনী নদী পার হয়ে এলো, ইসলামী বাহিনীর মুখোমুখি হলো। ইসলামী বাহিনী উপর্যুপরি সফর এবং যুদ্ধ বিগ্রহের ফলে ক্লান্ত হয়ে পড়েছিল। রোমকরা ছিল সম্পূর্ণ সতেজ এবং ক্লান্তিহীন। জনশক্তির দিক দিয়ে তারা 8-10 গুণ বেশি ছিল। যুদ্ধ শুরু হলো, সারাদিন দাঙ্গা হাঙ্গামা এবং তুমুল যুদ্ধ চলল। অবশেষে রোমক বাহিনী চরমভাবে পরাজিত হলো এবং তারা যুদ্ধক্ষেত্রে 100,000 মৃতদেহ রেখে মুসলমানদের সম্মুখ থেকে পলায়ন করল। এই যুদ্ধ শেষ করে বারো হিজরির 25 জিলকাদ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু সাজারা ইবনুল আগার সহকারে গোটা বাহিনীকে হীরা অভিমুখে ফেরত পাঠালেন এবং নিজে কয়েকজন সহচর নিয়ে নিঃশব্দে ফিরাজ থেকে প্রস্থান করে মক্কা মোকারামে পৌঁছে বাইতুল্লাহ হজে শরিক হলেন। এই যুদ্ধটি ছিল ফিজারের যুদ্ধ। হজ সমাপন করে তৎক্ষণাৎ তিনি হীরা অভিমুখে গমন করলেন। হীরা পৌঁছে যখন তিনি বাহিনীতে শরিক হলেন তখন কেউ ধারণাও করতে পারেনি যে তিনি হজ করে এসেছেন। ঘটনাচক্রে এই খবর গোপন রইল না, ক্রমে ক্রমে আবু বকর রাজিয়াল্লাহু এর কানে পৌঁছে গেল। তিনি খালিদ রাজিয়াল্লাহুকে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে নিষেধ করলেন এবং কিছুটা অসন্তুষ্ট প্রকাশ করলেন। এই বছর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু এবং বাইতুল্লাহ হজ আদায় করেন এবং উসমান বিন আফফান রাজিয়াল্লাহুকে মদিনা মুনাওয়ারার স্বীয় তার স্থলবর্তী নিয়োগ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু হীরায় ফিরে এসে সেখানকার অবশিষ্ট ছোট ছোট স্থানগুলো দখল করলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু 13 হিজরির রবিউল আউয়াল পর্যন্ত হীরায় অবস্থান করেন। 12 হিজরির মুহররমের শেষ দিকে তিনি ওই এলাকায় প্রবেশ করেছিলেন। এই অল্প সময়ের মধ্যে তিনি পায়ে পায়ে শত্রু মোকাবেলা করেন এবং বিরাট রক্তক্ষয়ী বড় যুদ্ধ পরিচালনা করেন। প্রতিটি যুদ্ধেরই তার সৈন্য সংখ্যা কম এবং শত্রুপক্ষের কয়েক গুণ সৈন্য সংখ্যা বেশি ছিল। প্রতিটি যুদ্ধেই তিনি জয়লাভ করেন, কোনো স্থানে তিনি পরাস্ত এবং পরাভূত হননি। পারস্যের অহংকারী মনে এবং শত্রু সম্প্রদায়ের অন্তরে তার বাহুবল এবং দৃঢ়চিত্ততার বদলতে ভীতি সৃষ্টি হয়েছিল। এই স্বল্প সময়ের মধ্যে তিনি যে বিশাল দেশ এবং বড় বড় গোত্রগোষ্ঠী বশীভূত করেছিলেন তার দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসে সহজে পাওয়া যাবে না। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহুর অতুলনীয় বীরত্ব এবং যোগ্যতাপূর্ণ সৈন্য নৈপুণ্যের জন্য তার উপর আমরা তার জন্য দোয়া করতে বাধ্য। কিন্তু এই যে সমুদয় খালিদ রাজিয়াল্লাহুর নেতৃত্ব, কৃতিত্ব, প্রাণশক্তি, এটার একটা মূল তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু ওনার নির্বাচন, ওনার প্রশিক্ষণ, ওনার দিক নির্দেশনা, মদিনা মুনাওয়ারা এবং ইসলামী লস্করের মধ্যে অহরহ চিঠিপত্রের আদান প্রদান চলত, প্রত্যেকটি ঘটনার খবরাখবর অতি দ্রুত রাসুলের খলিফার নিকট পৌঁছে যেত, আর এভাবে সামান্য সামান্য ব্যাপারও রাসুলের খলিফার তরফ থেকে দিক নির্দেশনা পৌঁছাতে থাকত। সিরিয়ায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইরানিদের তরফ থেকে মোটামুটি নিশ্চিন্ত হয়ে গিয়েছিল এবং খুব শীঘ্র তারা মদিনা মুনাওয়ারা সৈন্য চালানোর স্বপ্ন দেখবে সে আশঙ্কাও ছিল না। আরবের সর্বত্র যখন মুরতাদ সমস্যা দমিত হলো এবং ইরানি আশঙ্কার গুরুত্ব কোনো দ্রুততার দাবি করল না, অর্থাৎ তেমন কোনো আশঙ্কা ছিল না, তখন সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ছিল সিরিয়ার বিশৃঙ্খল অবস্থাকে শৃঙ্খলা বিধান করা এবং ওই দিক থেকে রোমক এবং গাসানি আশঙ্কা প্রতিরোধ করা। সোরহাবিল ইবনে আমর নামক গাসানি বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রদূতকে শহীদ করে দিয়েছিল, যার পর মুতা যুদ্ধ সংঘটিত হয়। তারপর রোমক এবং গাসানিরা মিলে মদিনা মুনাওয়ারায় সৈন্য পরিচালনার প্রস্তুতি নেয়। সেই খবর শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য সামন্ত নিয়ে তাবুক পর্যন্ত গমন করেন, কিন্তু তখনও পর্যন্ত খ্রিস্টানরা পূর্ণভাবে এত বড় আরবি এবং ইসলামী বাহিনীর মোকাবেলা করার সাহস করতে পারেনি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া পর্যন্ত ভীতি সঞ্চার করে ফিরে আসেন। এরপর পুনরায় খবর এলো যে সিরিয়া সীমান্তে সামরিক প্রস্তুতি চলছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর সিরিয়া সীমান্ত গমন করেন এবং মোকাবেলাকারীদের পরাস্ত করে দ্রুত প্রত্যাবর্তন করেন, কেননা দেশের অভ্যন্তরে তখন মুরতাদের সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। মুরতাদের সমস্যা নিরসন করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে 11টি বাহিনী গঠন করে পাঠান, তার একটি বাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বলে দিলেন যে তুমি সিরিয়া সীমান্ত অভিমুখে গমন করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়া আশঙ্কা উপলব্ধি করছিলেন, তাই তিনি মুরতাদ সমস্যা মেটানোর ক্ষেত্রে সিরিয় আশঙ্কাকে খুব দৃষ্টিগোচর রেখেছিলেন। তারপর মুরতাদ সমস্যা থেকে যখন নিশ্চিত হয়ে গেল, তখন ইরানি আশঙ্কা থেকে নিশ্চিত হওয়ার জন্য তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুকে ইরাকে প্রেরণ করেন। আর আরবের সর্বত্র রাষ্ট্রদূত প্রেরণ করে যুদ্ধের জন্য প্রত্যেক গোত্র থেকে সৈন্য তলব করেন। উদ্দেশ্য ছিল যে আরবের সম্মিলিত শক্তি দ্বারা রোমক এবং ইরানি সম্রাটের মোকাবেলা করা, যাতে চিরতরে খ্রিস্টীয় এবং মাজুসি আশঙ্কা থেকে আরবরা মুক্তি পায়। দ্বিতীয় ছিল যে আরবের যেসব যুদ্ধবাজ গোত্র চুপ করে বসে থাকা অভ্যস্ত ছিল না, তাদেরকে দেশের সর্বত্র থেকে খুঁজে এনে অমুসলিম মুসলমান শত্রুদের মোকাবেলায় সিরিয়া এবং ইরানে পাঠিয়ে দেওয়া, যাতে আরবদের ঐক্য এবং শক্তি এবং ইসলামের কেন্দ্রীয় শক্তির জন্য কোনো আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কা অবশিষ্ট না থাকে। এই প্রেক্ষিতে বলা যায় যে মুরতাদ সমস্যাও ইসলামের বিজয় অভিযানের একটি বড় কারণ ছিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বুদ্ধি কৌশল ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মহত্ব বিকাশের জন্যই কাজ করেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব কম লোক ছিল, কিন্তু তিনি পথিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ অনুযায়ী যত মুসলমান সম্ভব সঙ্গে নিয়ে চললেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দান করা হয়েছিল যে যতটা সম্ভব মুরতাদদের সহায়তা করবে, খ্রিস্টান বাহিনী মোকাবেলা করতে এলে যতটা সম্ভব ঝটিকা আক্রমণ করবে, এক জায়গায় স্থির হয়ে যুদ্ধ করবে না। এরপর নির্দেশ দানের কারণ ছিল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আরবকে আয়ত্তে আনতে চেয়েছিলেন, এবং যে পর্যন্ত মুরতাদ সমস্যা পুরোপুরি মিটে না যায় তখন পর্যন্ত হিরাক্লিয়াস এবং কিসরার বাহিনীর সাথে যুদ্ধ করা সমীচীন মনে করতেন না। যেমনিভাবে অন্যান্য সেনাপ্রধানের সাথে খলিফার দরবার থেকে পত্র বিনিময় চলছিল, তেমনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গতিবিধি সম্পর্কেও আবু বকর রাদিয়াল্লাহু ওয়াকিফাল ছিলেন এবং নিয়মিত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে মদিনা মুনাওয়ারা থেকে নির্দেশাবলী পৌঁছত। হিরাক্লিয়াস সিরিয়া সীমান্তে ইসলামী লস্করের ইসলামী বাহিনীর উপস্থিতির কথা শুনে প্রথমে সীমান্তবর্তী গোত্রসমূহ এবং রইসদের মানে গোত্রপ্রধানদের মোকাবেলার জন্য উস্কানি দিল, কিন্তু এই ছোট ছোট রইস এবং আরব খ্রিস্টান গোত্রগুলো যখন ইসলামী বাহিনীর মোকাবেলায় হেরে যাচ্ছিল, তখন রোমের কায়সার হিরাক্লিয়াস মহান নামক রোমক সেনাপতিকে এক বিরাট বাহিনী সহ মোকাবেলার জন্য পাঠালো। তখন খ্রিস্টান এবং ইসলামী বাহিনীর মোকাবেলা হলো, তখন মহান বাহিনী পরাজিত হলো এবং বহু মালে গনিমত সহ মুসলমানদের হস্তগত হলো। এই পরাজয়ের খবর শুনে হিরাক্লিয়াস স্বয়ং কনস্টান্টিনোপল সাম্রাজ্য থেকে রওনা হয়ে সিরিয়া এল এবং সমুদয় সৈন্য একত্রিত করে যুদ্ধ পরিচালনার ভার সরাসরি নিজের হাতে তুলে নিল। খালিদ ইবনে ওয়ালিদ রাযিয়াল্লাহু এর পত্র মারফত এই সমুদয় বৃত্তান্ত আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু অবগত হলেন, যা তিনি পূর্ব থেকে অনুমান করছিলেন। ঘটনাক্রমে যেদিন এই পত্র মদিনায় এসে পৌঁছল, ওই দিন ইকরামা বিন আবু জাহেল তার অভিযান শেষ করে মদিনায় পৌঁছলেন। একই সঙ্গে দেশের সর্বত্র আল্লাহর পথে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে বিভিন্ন গোত্রের আগমন আরম্ভ হয়ে গিয়েছিল। আবু বকর রাযিয়াল্লাহু ইকরামা রাযিয়াল্লাহুকে তৎক্ষণাৎ খালিদ ইবনে ওয়ালিদ রাযিয়াল্লাহুর সাহায্যে প্রেরণ করলেন। তারপর আমর ইবনুল আস রাযিয়াল্লাহুকে একটি বাহিনী দিয়ে প্রেরণ করলেন খালিদ ইবনে ওয়ালিদ রাযিয়াল্লাহু এবং তার সহচরদের সঙ্গে ফিলিস্তিনের পথে আক্রমণ করার জন্য। এরপর আগত গোত্রসমূহের একটি বাহিনী গঠন করে ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানকে অধিনায়ক করে প্রেরণ করলেন এবং নির্দেশ দিলেন যে তোমরা দামেস্কের দিকে আক্রমণ করবে। এরপর আরেকটি বাহিনী গঠন করে তার অধিনায়ক বানালেন আবু উবায়দা ইবনু জাররাহ রাযিয়াল্লাহুকে। তাকে নির্দেশ দিলেন যে তুমি হিমসের দিক থেকে গমন করে হামলা করবে। ওই সময় সুরাহবিল ইবনে হাসানা রাযিয়াল্লাহু ইরাক থেকে মদিনা মুনাওয়ারা আগমন করেছিলেন। সিদ্দিক আকবর রাযিয়াল্লাহু আরেকটি বাহিনী গঠন করে তার অধিনায়ক নিযুক্ত করে সুরাহবিল ইবনে হাসানা রাযিয়াল্লাহুকে পাঠালেন। তিনি তাকে নির্দেশ দিলেন যে তুমি জর্দানের দিক থেকে আক্রমণ করবে। এভাবে আবু বকর রাযিয়াল্লাহু সিরিয়া আক্রমণের জন্য 13 হিজরির মুহররম মাসে চারটি বাহিনী গঠন করে চারদিক থেকে প্রেরণ করেন। এই চারটি বাহিনী যখন সিরিয়া সীমান্তে পৌঁছল এবং হিরাক্লিয়াস জানতে পারল যে আরবরা চার ভাগ হয়ে বিভক্ত হয়ে চার জায়গায় হামলা করার সংকল্প করেছে, তখন সেও তার চারজন সেনাপতিকে চারটি বিরাট বাহিনী দিয়ে পৃথক পৃথকভাবে বের করল এবং প্রেরণ করল। আমর ইবনুল আস রাযিয়াল্লাহুর মোকাবেলার জন্য তিনি তার সহোদর তাজাররুককে 90,000 সৈন্য দিয়ে ফিলিস্তিনের দিকে প্রেরণ করল। জর্জ ইবনু নোয়ারকে 40,000 সৈন্য দিয়ে ইয়াজিদ ইবনু আবু সুফিয়ানকে মোকাবেলার দামেস্কের দিকে প্রেরণ করল। রাকিস নামক অধিনায়ককে 50,000 সৈন্য সহ সুরাবিল ইবনে হাসানার মোকাবেলায় জর্দানের দিকে এবং বকিফের ইবনে নিস্তারসকে 60,000 সৈন্য সহ আবু উবায়দা ইবনু জাররাকে মোকাবেলার জন্য হিমসের দিকে প্রেরণ করল। হিরাক্লিয়াস তার চারজন সেনাপতির অধীনে সর্বমোট 2,40,000 সৈন্য মুসলমানদের মোকাবেলার উদ্দেশ্যে প্রেরণ করল। অথচ মুসলমানদের বাহিনীর চতুষ্টয় সর্বমোট সৈন্য সংখ্যা ছিল 30,000-এর কাছাকাছি। এতেই বোঝা যাচ্ছে যে হিরাক্লিয়াস মুসলমানদের মূলোচ্ছেদের করার জন্য পূর্ব থেকেই কত বিরাট আয়োজন করে রেখেছিল। কিন্তু এতে সন্দেহ নেই যে স্বয়ং হিরাক্লিয়াস ব্যক্তিগতভাবে মুসলমানদের সাথে যুদ্ধ করার আকাঙ্ক্ষী ছিল না। সে যুদ্ধ পরিহার এবং যতটা সম্ভব মুসলমানদের সাথে সম্পর্কহীন থাকতে চাইত, কিন্তু তার সমুদয় সভাসদ মন্ত্রীবর্গ সেনাপতি এবং গভর্নরগণ ছিল আরব দেশ আক্রমণ করার জন্য আপাদমস্তক প্রস্তুত। অন্য কথায় হিরাক্লিয়াস যুদ্ধ করতে না চাইলেও রোমান সরকার পরিপূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। সুতরাং রোমান সরকারের বাদশাহ হিসাবে হিরাক্লিয়াসকে সব রকম উদ্যোগ আয়োজন একজন বুদ্ধিমান এবং অভিজ্ঞ পরিচালকের মতোই করতে হয়েছিল। মুসলমান সেনাপতিগণ যদিও পরস্পর থেকে পৃথক হয়ে অভিযাত্রা করেছিলেন, কিন্তু আবু বকর রাযিয়াল্লাহুর নির্দেশ অনুযায়ী একে অপরের অবস্থা অবহিত এবং পারস্পরিক খবরাখবর আদান প্রদানের ব্যবস্থা চালু রেখেছিলেন। সিরিয় সীমান্তে প্রবেশ করার পর যখন তারা জানতে পারলেন যে প্রতিটি মুসলমান বাহিনীর মোকাবেলায় তার 8 গুণ রোমক সৈন্য সব রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আগমন করছে, তখন একদিকে আবু বকর রাযিয়াল্লাহুকে এ সংবাদ প্রদান করলেন, অপরদিকে তারা এক জায়গায় একত্রিত হয়ে শত্রু মোকাবেলা করা উচিত মনে করলেন। ঘটনাক্রমে এদিকে চারজন সেনাপতি নিজ নিজ বাহিনী নিয়ে ইয়ারমুকের এক জায়গায় সমবেত হলেন। ওদিকে আবু বকর রাযিয়াল্লাহু রোমক সৈন্যের আধিক্য এবং প্রস্তুতির কথা শুনে একদিকে সেনাপতি চারটিকে এক জায়গায় জমায়েত হয়ে মোকাবেলা করার নির্দেশ পাঠালেন, অপরদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাযিয়াল্লাহুকে লিখে পাঠালেন যে তুমি হীরা প্রদেশে তোমার স্থলে মুসান্না ইবনু হারিসাকে ওখানকার দায়িত্বশীল কর্মকর্তা বানিয়ে অর্ধেক সৈন্য মুসান্নার কাছে রেখে বাকি অর্ধেক সৈন্য নিয়ে সিরিয়া গমন করো এবং সেখানকার সমস্ত ইসলামী সৈন্যের দায়িত্বভার প্রধান সেনাপতি হিসেবে তুমি নিজ হাতে গ্রহণ করো। আবু বকর রাযিয়াল্লাহু দেখেছিলেন যে খালিদ ইবনে ওয়ালিদ রাযিয়াল্লাহু পারস্য বাহিনীকে কিভাবে পরাভূত করে এক বিশাল এলাকা পারস্য সাম্রাজ্য থেকে ছিনিয়ে নিয়েছিলেন। তার দৃষ্টিতে এই ভয়াবহ অবস্থার সার্থকভাবে রোমকদের মোকাবেলা করার জন্য খালিদের চেয়ে উপযুক্ত লোক আর কেউ ছিল না। তিনি একথাও জানতেন যে খালিদের সবচেয়ে বড় এবং সবচেয়ে সর্বপ্রথম কীর্তি ছিল মুতা যুদ্ধ, তিনি মুতাযুদ্দে ইসলামী সৈন্যের বিক্ষিপ্ত অবস্থাকে সামল দিয়েছিলেন, যার প্রতিদানস্বরূপ আল্লাহর পক্ষ থেকে তিনি সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি লাভ করেছিলেন। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু অতি জাদ্রেল সেনাপতি চতুষ্টয়ের কাছে সাইফুল্লাহকে প্রেরণ করলেন এবং তাদের উপর তাকে প্রধান সেনাপতি করা অতীব ফলপ্রদ বলে মনে করলেন। সেই মতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 10,000 সৈন্য মুসানা ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নিকট রেখে বাকি 10,000 সৈন্য নিয়ে সিরিয়া রওনা হলেন। ওদিকে হিরাক্লিয়াস যখন দেখল যে ইসলামী বাহিনী চার বাহিনী এক জায়গায় জমায়েত হয়েছে, তখন সে তার সেনাপতি চারজনকে নির্দেশ দিল এক জায়গায় সমবেত হয়ে মোকাবেলা করার জন্য। রোমক বাহিনী চার বাহিনী যখন একত্রিত হয়ে ইয়ারমুক প্রস্রবণের অপর পারে এমন এক ডিম্বাকার ময়দানে তাবু ফেলল যা পশ্চাৎ দিক থেকে পাহাড় এবং সম্মুখ দিক থেকে পানি বেষ্টিত ছিল। এই 2,40,000 রোমক সৈন্যের প্রধান সেনাপতি ছিল হিরাক্লিয়াসের সহদর তাজারুক। হিরাক্লিয়াস তাকে লিখল যে আমি আরও একটি বড় বাহিনী তোমার সাহায্যে প্রেরণ করছি। সে মতে মাহান নামক সেনাপতিকে ইয়ারমুকের দিকে প্রেরণ করল। ইসলামী লস্কর ইয়ারমুকের এপার খোলা ময়দানে পড়েছিল। তারা স্বীয় সংখ্যাস্বল্পতার দরুন রোমকদের উপর আক্রমণ করতে পারছিল না। ওদিকে এক প্রাকৃতিক প্রাচীরে ঘেরা রোমক বাহিনীও বাইরে বের হয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে দ্বিধাগ্রস্ত ছিল। ইয়ারমুক যখন উভয় লস্কর একত্রিত হলো তখন ছিল সফর মাস। ওই সময় কিংবা তার দু চার দিন পর খালিদ রাদিয়াল্লাহু আনহু ইরাক থেকে 10,000 সৈন্য নিয়ে ইয়ারমুক অভিযানে রওনা করলেন। পথিমধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে কয়েক স্থানে শত্রুগুত্র এবং শত্রু রাইসদের সেনাবাহিনীর বাধা দিল। প্রত্যেক স্থানে খালিদ রাদিয়াল্লাহু আনহু লড়াই করে শত্রুদেরকে বিতাড়িত এবং সামনে থেকে অপসারিত করে 13 হিজরির রবিউল আউয়াল মাসে ইয়ারমুকে পৌঁছলেন। ইয়ারমুকে হিরাক্লিয়াসের পক্ষ থেকে আরও কয়েকজন সেনাপতিকে সামরিক সাহায্য সহকারে রোমান বাহিনীতে যোগদান করেছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর আগমনের পূর্বে যদিও ছোট ছোট আক্রমণ উভয়ের মধ্যে বেঁধে গিয়েছিল, কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য বড় যুদ্ধ সংঘটিত হয়নি।